چھاننے کے نصوص سے آیات سے مستنبط ہو، کہتے ہیں یہ قواعد اور قواعد کی قلت نصوص سے آیات سے مستنبط ہو، مینے بیانیہ کہتے ہیں یہ قواعد حکم اور اوضاع حکم مستنبط ہو نفس آیات سے، نفس بہوچن، نفس قرآن، نفس حدیث، قرآنی بات ہے کہتے ہیں اس نفس قواعد حکم اور ان کی علت من مانی نہیں ہو سکتا، بلکہ یہ مستنبط ہوگا نفس آیات سے، نفس حدیث سے، من نصوص آیات فالمائها لم انت معنها روشنی، روشنی اسی کی جمع ہے المائها، ہر مرجع آیات کہتے ڈائریکٹ مطابقی مطابقتا اس سے آیات سے مستنبط ہو کر یہ قواعد حکم یا تو اس کے روشنی سے حاصل ہوگا، مستنبط ہوگا یعنی اشارتن، دلالت چار قسم پر ہے، مطابقی، ارتدامی، قدمونی ہے نا، اور سباتا بن اشارہ، اور سباتا بن اشارہ وعلما یہا، اور نصوص آیات کے روشنی سے مستنبط ہوگا، ان کی اشارہ اور کنایا سے مستنبط ہوگا، کہنا اللہ پاک قواعد حکم و اوضاعها انسان جن مہیا کر دیتے تاکہ لیذهب عنهم الرجس ویطهرهم تطهیرا، تاکہ اللہ پاک انسان سے گندگی کو دور فرمائے اور ان کو اچھی طرح پاک کرے، اور نفائے مانوش حرامیر مجھے مبتلا ہوئے دیکھے، باطل مجھے مبتلا ہوئے دیکھے، یہ دن اللہ پر قرآن گزار دینا، حدیث گزار دینا، احکام قواعد متعین کر دیتے ہیں، یہ رقم سورہ ہجرہ مقروح ہے، یہ حکم ہے، اس کے قواعد کیا ہے جو مستنبط ہوا حدیث سے، یعنی من التوابین علیکم التوابات، یہ ہے ان کی قلت تبھی یقین کہ سورہ ہجرہ کے بعد بھی یہ پیدا مکے جیب عن رجسا، رجسن کہتے ہیں جو گندہ ہے، تاکہ اس سے ناپاکی کو دور کر، گندگی کو دور کر، نافرمانی کو دور کر اور ان کا اچھی طرح تھا، تمام کانا لاہو قلبن او القا سمع وهو شهید فهو في قارئن حمید و سعید ومن لم يرفع الیه راسه وطفا نبراسه یعش زمینا فسیصلا سعیرا، اس عبارت سے پہلے قاضی بیضاوی نے منزل القرآن کے اوصاف بیان کیے ہیں، منزل القرآن اللہ تعالیٰ نے اللہ تعالیٰ کی تعریف کی اور ان کے اوصاف بیان کیے ہیں، اور اللہ پاک بندوں کے خاطر جن کی کرنا ہے اس کو بیان کیے ہیں، آپ منزل علیہم کے اوصاف بیان کر رہے ہیں، جن پر قرآن اترا گیا ان کے اوصاف بیان کر رہے ہیں، پہلے تھا منزل کے اوصاف، آپ بیان کر رہے ہیں منزل علیہم کے اوصاف، تو منزل علیہم المشتق ہو جائے انسان، اسی کو بیان کر رہے ہیں کمن بہا قلب اول تسما کہتے ہیں منزل علیہم تین قسم پر ہے منزل علیہم تین قسم پر ہے ایک قسم کو بیان کیا من کان لہ قلب دوسرے قسم کو بیان کیا او التسما وہو سمیع اور تیسرا بیان کا ومن لم يرفع الیہ راسہ وقفع نبراسہ یہ تین قسم انسان ہیں تین قسم کو سمجھنے کے لیے قرآن اور حدیث کی ضرورت ہے ہر بچے کو اللہ تعالیٰ نے قبول حق کی استعداد دے کر دنیا میں بھیجا ہر انسان کو ہر بچے کو قبول حق کی استعداد دے کر دنیا میں بھیجا اسی کو فرمایا اللہ تعالیٰ نے فطرت اللہ التی فطر الناس علیہا فطرت اللہ التی فطر الناس علیہا فطرت کا معنی ہے قبول حق کی استعداد فطرت کا معنی اسلام ہے اسلام فطرت کا معنی دین ہے فطرت کا معنی قبول حق کی استعداد فطرت اللہ التی فطرت اللہ یعنی اسلام دین قبول حق کی استعداد اللہ کی فطر الناس علیہا جس پر اللہ تعالیٰ نے پیدا کیا انسان کو فطرت اللہ التی فطر الناس علیہا کہتے ہیں وہ فطرت وہ دین اور اسلام اور قبول حق کی استعداد جس پر اللہ تعالیٰ نے انسان کو پیدا کیا اور حدیث شریف کے اندر ہے کل مولود یولد علی الفطرہ دنیا کے آسان پھر بھی اللہ پاک پرتیک انسان دل مدد قبول حق استعداد دیا گیا تارپر جہاں سے دنیا کے آسے এবং বালের ভয় আর তার কাছে আল্লাহ পাকের হুকুম আহকাম পৌঁছে রসুলের তরিকা পৌঁছে তখন হয়তো সে এটাকে তার মধ্যে মাহফুজ রাখে এবং সেই অনুযায়ী সে কাজ করে সেকে মান কানা লাহু কলব সে সেই অনুযায়ী কাজ করে আল্লাহ রেজা মন্দির হাসিল করে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় আরেক বাচ্চা বালে ঘর করে কবুলে হক এস্তেদাদ তো খুব একা হয় বরবাদ করে দেয় যেই ফিতরত আল্লাহ পাক তাকে দিয়েছিলেন সেটা সে বরবাদ করে দেয় অর্থাৎ তার কাছে আল্লাহর পয়গাম আল্লাহ রসুলের পয়গামের পরে সে সেটাকে এনকার করে সে সেটাকে কবুল করে না ফলে হওয়ার পরে সে আল্লাহ পাকের নাফরমান হয়ে যায় এই প্রকার লোককে কাজী গাইদানি বলতেছেন অমাল লাম ইয়ার পাইলেই হে রাস আহু ওয়াক পা নিগ্রাস আহু নিগ্রাস কা মানা হয় চেরা মুরা যেখানে নু ওয়াকফা এফা কা মানা হয় বুঝা দেনা ইয়ে দুসরে কিসম কে হ্যাঁ যে পহলে কিসম কে বিলকুল জিদ হয় দোনো কে আন্দর আল্লাহ তালা নে ইসলাম দেকর দিন দেকর কবুলে হক কি ইস্তেদাদ দেকর দুনিয়া মে ভেজা پھر بالغ ہونے کے بعد ایک نے اس کو اپنے اندر قائم اور دائم رکھا اور اس نور فطرت کو بڑھایا عمل کرنے سے یہ نور فطرت بڑھتا ہے اور دوسرے نے اس کو انکار کر دیا یعنی وہ کافر بنا. اللہ پاک کنتو پرفیکٹ کر کے نور فطرت دیے سل اللہ رسول کا فطرت اللہ ہی اپنی خطرہ نہ سب تو سیر پرسن یہ بولا ویسے تفسیر الکلام یہ کلام رسول اللہ اللہ کلام تفسیر اللہ کلام درا ہے حدیث درا ہے اللہ پاک جو بولسن فطرت اللہ ہی اپنی خطرہ نہ سالی ہے یہ تفسیر کرسن رسول کل مولود یولد علی الفطرہ تاکہ اللہ پاک پرتیکٹا بچہ کے قبول حقیر استعداد دیا دنیا سے پتہ سر والا آبا آئین تار پتا ماتا جو حفظ دانی ہی اور نصرانی اور نصرانی اور مجوسیت چاہتے ہیں باپ مار تاکہ یہودی بنائے نصرا بنائے نصرا بنائے مجوسی خوبنی درست بنائے باپ مار ماحول باپ ما تو آتے ماحول ہے پریش تاکہ ہندی بنائے خریدان بنائے ست سنگ سروباس اشت سنگ سروناش تاکہ بھالے سہگتے تھکلے بھلو ہے خراب سہگت تھکلے خراب ہے سے خراب لگے دیا دوستی کرتے خراب ہی آبوائی ہی ہب دان ہی آبوائی کا مانا لبزی مانا اور آب ماحول ارتھ آس باپ مائ تک خراب بنائے آپ کنسمے باپ ما بھلو آم پریش سے مشے پریش تک خراب کر دیکھے تاکہ آبوائن ارتھ لکیل کا پکر شدھ ایکٹی کلت مانا বরঞ্চ বাপ মা যেরকম তর্জমা এরকম পরিবেশ তার তর্জমা পরিবেশে তাকে খারাপ করে কাফের ছেলের ভিতর আল্লাহ পাক কবুলে হকের এস্তেদার দিয়েছেন এই জন্যই কোনো কাফের ছেলে যদি দুনিয়াতে আসার পরে যদি কোনো মুসলমানের ঘরে আসা যায় তাহলে তার ফিতরত অনুযায়ী সে মুসলমানের ছেলে কাফের ঘরে চলে যায় তাহলে সে কুটু দিব পূজার ঘরে যেতে চাইব ফিতরত নষ্ট হয়ে যাবে মাহলের কারণ পিতা মাতার কারণ কিন্তু বুনোদের মধ্যে আল্লাহ পাক কবুলে হকের এস্তেদাদ দিয়ে পাঠাইছে তারপরে পিতা মাতা মাহল তাকে ইহুদি নাসরা নাফরমান বানায় রাখছে তো দুই প্রকার হইল সামান কানা লাহু কলবন এর দ্বারা ওই ব্যক্তি মুরাদ যে বারে হওয়ার পরে আল্লাহ পাকের পয়গাম তার কাছে পৌঁছার পরে সে পয়গামকে কবুল করছে সে অনুযায়ী আমল করছে এবং তার নূরে ফিতরতকে সে বাড়াইছে আরেক দল এই দিকে কোনো খেয়ালই করলো না অমাল্লাম ইয়ার পা লেহে রাস মুরাদ দেওয়া হয় উসনে হক ও কবুল নিহি কিয়া পয়গামে খোদাবন্দি اور طریقۂ رسول کو اختیار نہیں کیا بارے بھولنے کے بعد برنچ اللہ پاک تاکہ جے نور فطرت دیے چلے سیٹا کو سے بجائے دیسے آر ایک دو پرکار ہوئے آر ایک پرکار پرتھم پرکار ہے پھیکا باہر بات پرتھم پرکار ایک پرکار تو کہ لوگ یہ نور فطرت کے بارائی سے آر ایک پرکار ہوئے নূরে ফিতরতকে বাড়ায় নাই কমায় নাই সে স্বাভাবিকভাবে চলতেছে এক কারো করে নাই সেই অনুযায়ী আমলও করে নাই যেমন আম তোর পর দেখা যায়, কিন্তু আল্লাহ পাকের বাণী রসুলের পয়গাম কান লাগাইয়া শুনে, কোনো ওয়াজ মাহফিল হইলে আওয়াম সেটা মিটে যায় এবং কি বলতেছে হুজুরে ওটা কান লাগাইয়া শুনে। অবুয়া সাহিব আওর ও হুজুরের কল্পকে সাথ শুনতে অন্যদিকে খেয়াল না দিয়া কানটা রাখছে তার কথার দিকে, আর অন্তরে সেই জিনিসগুলি কোনো ভর করতেছে, কোনো না কোনো একদিন সে হেদায়ত পেয়ে যাবে। ফিলহাল যদিও সে হেদায়তের মধ্যে নাই, অর্থাৎ আমল করে না, কিন্তু একটার করে না। আবার এই রীতিয়া কোনো ওয়াজ মাহফিল তফসির হইলে সেখানে সে উপস্থিত হইয়া কি করতেছে কান লাগায় শুনে, আর অন্তরে সেটা অনুধাবন করে, পরে যাইয়া সে কি হইবে পরিবর্তন আইসা যাবে তার মধ্যে। কাজী বাইদে বলতেছেন হুয়া কি চারাইনে হামিদুল ও সাহিদুল, এই দুনো প্রকারের লোক দুনো জায়গার মধ্যে দুনিয়া তো আখেরাত সেতু দা হয় প্রশংসিত ও সাহিদুল আর নেক বক্তা হয়, দুনো প্রকার নেক বক্তা হয় তো না তাকে কাফের বলা যাবে না, সে মুমেন আছে, পরে যাইয়া সে সংশোধিত হয়ে যেতে পারে। এই জন্য বেনামাজিকে মখলুক হিসাবে খারাপ জানতে নাই, এমনি তার আমল আখলাককে খারাপ জানা যায়, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে খারাপ করা যাবে না। চোর ডাকায় কত দিনদার হয়ে গেছে, তবলিগে যাইয়া না মদ সেজা দিছে, দাড়ি কাটা সেজা দিছে, তাই না? তাহলে আগে তো ছিল গুন্ডা পান্ডা হাইজেকার, কিন্তু তারপরও ব্যক্তিগতভাবে তাকে কী করা যাবে না, খারাপ জানা যাবে না, বরঞ্চ কোনো না কোনো সময় আল্লাহ পাক তার কোনো না কোনো এক আমলের কারণে হেদায়েত দিয়ে দিতে পারে। হ্যাঁ, বর্তমানে সে যেই কাম করতেছে এটাকে খারাপ জানতে হবে, সে নামাজ করে না, সে দাঁড়িয়ে রাখে না, কাটতাছে, টুপি মাথায় দেয় না, রসুনের প্রতি অনুযায়ী চলে না, এই আমলগুলিকে খারাপ বলতে হবে, কিন্তু তার জাতকে কী বলা যাবে না, খারাপ বলা যাবে না। যেহেতু মুমেন আছে আর জান্নাতে যাবে, এই জন্য সে এক ভক্ত হবে। তোমাদের জন্য তো যথেষ্ট, তোমাদের তো কোনো এসকাল হয় না, আমাদের তো এসকাল হয়েছে, কেননা ফা ভুয়া বলছে, অথচ আগে বয়ান করছে মানকানা লাহু কালবুন এক, আরেকজন হল আলকাসামা শাহিদুন, এই দুইজন ফা হুমা হলে কি হতো, ফা হুমা এই দুজন সম্বন্ধে হুকুম লাগাইতেছে যে তারা দাঁড়াই নামে হামিদ এবং সাহিদ, কিন্তু কাজী ভাইজাবি কি আনলেন ভুয়া মুখরাদের সিগা আনলেন, তাই ওনার উপরে এসকাল এত বড় আলেম হইয়া সব কানুন তোমার জানা নাই, তুমি লকির কা ফকির, শুধু একটা শুনছো ওইটার উপরে তুমি আমল করা এত রাজ করছো। শোনো শোনো, কানা লাহো পালবো, তারপর আও হরফে আল কাসামা, যখন আত্ম করা হয় হরফে আত্ম আওয়ের দ্বারা, যখন হরফে আত্ম আওয়ের দ্বারা আত্ম করা হয় তখন মাতু বলায় দিকে একটা জমিন, মুফরাদের জমি পিরানই কাফি, মুফরাদের জমি একটা জমি পিরানই কাফি, সেখানে জমা আনা কোনো জরুরি না, কেননা আলাল এন খারাপ দুজন মুরাদ হবে, আলাল এন খারাপ কী হবে, দুজন মুরাদ হবে। এই জন্য কাজী রহমান কাজী রাইজাবি রহমতুল্লাহ আলাই মুখাদটা সিজা লায়া হয় আর এসটা মার্জা গুনু হ্যাঁ, কেউ আপনি এস্তেদাদ কো বাড়হায়া উসকি তরফ দিয়ে হ্যাঁ আর বাড়হায়া নেই, লেকিন আলকা সামা ও শাহিদন হয় উসকি তরফ দিয়ে হয়, যে দুনো দুনিয়া আর আখরাত মে সুবিধা হয় আর নেক পড় ومن لم يرفع إليه رأسه اور جس نے بالکل نہیں کہ اٹھایا اپنے راس اس کی طرف لبی کا زمانہ یعنی قبول حق کو برباد کر دیا قرآن و حدیث کی طرف بالکل التفات نہیں کیا بلکہ انہوں نے قبول حق کی استعداد کو کھو دیا لبی کا زمانہ مانو کی مطلب کا زمانہ اور قبول حق کی استعداد کو ہے نا کھو دیا اتفاق کا معنی ہے گزا دینا یعنی کھو دینا نجرس کا معنی اپنے چراغ کو یعنی نور فطرت کو انہوں نے کھو دیا اس کا رزلٹ کیا ہے یا عشق زمیمن مضمومن وہ زندگی بسر کرے گا مضموم ہو کر مذمت کے ساتھ تمام مومنین ان پر لعنت کرتے ہیں یہی زمینہ ہے یا عشق زمینہ وہ زندگی بسر کرے گا مضموم ہو کر مذمت کے ساتھ سب ان کی مذمت کریں گے ان پر لعنت کریں گے اور سایہ سلا سائرا اور انقریب وہ داخل ہوگا جہنم میں اور وہ انقریب جہنم میں داخل ہوگا دنیا زندگی سے اسمانت تھے لاچت گنچت ابستھائی جیون جاپن کرے اور آخر سے جہان نام پرویش کرسکال تمہارے اسکل ہونا چاہتے ہیں یا اس حالت جدید ہے کہنا یہ تمہارا جزا وقت مان مبتدا متضمن معنی شرط ہے ومن لم يرفع إليه رأسه وقف نبراسه یہ جملہ شرطیہ ہے من مبتدا متضمن معنی شرط ہے لہذا یہ جملہ شرطیہ ہے اس کا جزا کیا ہے یعیش زمیمن ویصلا سائرا یہ اس کا جزا ہے اور جزا جکھن ঠিক আছে ইয়া ইস ছিনকে সাকিন করা হয়েছে কারণ এটা জাজা আর ফেলে বুঝাবে তাহলে হালতে জজম হবে এই এবারত তো ঠিক আছে ও সাইয়াস লা এইটা তো জজম হইলো না বরং এটার মধ্যে কি আছে হালতে রফি সাইয়াস লা ইউ আছে জুমলায় অইডিয়া কেন বানাইব আগে তারাও তো জুমলায় অইডিয়া বানাইতে পারত ইয়া ইস জমিমান এইটাও তো ওই দিয়া হল কারণ মজুম হয়ে থাকা এটা তার একটা অলিদ না, এটাও তো তার জন্য একটা ক্ষতিকর জিনিস, ধমকি জিনিস যে তুই কিন্তু দুনিয়াতে মজুম হয়ে থাক আর আখেরাতে জানা যাবে। এ শুধু সায়াস লাকো জুলাই ওয়াই দিয়া বানায়া আর ইয়া ইস্কো জুলাই ওয়াই দিয়া এমন নিহি বানায়া তার উস্তা জবাব দিয়ে হয় ও জবাব ইয়ে হয় দুনিয়া কে আন্দর মজুম হোকে রহনা একিনি নিহি হয় একিনি নিহি হয় লেকিন জাহান্নাম মে জানা ইয়ে একিনি হয় একিনি না কেন কোনো কাফের তার স্বভাব চরিত্রকে এইরকম ভাবে বানাইছে যে কোনো বিপদ আপদে ঝাঁপাইয়া পড়ে নিজে শারীরিক মেহনত করে আগুন নিভিয়ে দেয় অথবা কেউ কোনো মুসলমান অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যায় তার চিকিৎসা খরচ সে বহন করে। এই সমস্ত আমলের কারণে ওই কাফেরকে মুসলমানরা কী মনে করে না, খারাপ মনে করে না, তাই ওই কাফের কিন্তু তারপর অর্থে আমল সাহায্য সহযোগিতা মুসলমানের যে কোনো কাজের মধ্যে সে অগ্রগামী। এখন এই কারণে আল্লাহ পাক তাকে কোনোদিন ইমান দিয়ে দিতে পারে তাহলে তার আমল আখলাকের কারণে মুসলমানরাই তো তার মুজাম্মাত করত, কাফেরা তো করবই না, তাহলে দুনিয়া তো সে কিনা মাজমুন না, দুনিয়া তো সে কিনা মাজমুন না, তো দুনিয়াতে মাজমুন হওয়াটা একই না, ইমান না থাকলে জাহান্নামে দাখিল হওয়াটা একই নেই। এসলিয়ে জুমলায়ে উলা কো জুমলায়ে ওয়াই দিয়া মিহি কালার দিয়া আর জুমলায়ে সানিয়া চুকে একই নেই হয় এসলিয়ে উসকো ওয়াই দিয়া কালার দিয়া اسلوك بنا مسالك الكرامة وسلم عليهم وعلينا تسليما كثيرا.